وقال عليه الصلاة والسلام ألا إن في الجسد لمضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. কাবিল এহতরাম বুজুর্গ দোস্ত ও ভাই, দুনিয়াতে আমরা যা কিছু দেখি সবই আল্লাহ তাআলার পাঠানো এবং আল্লাহর মখলুক। অনেক মখলুক আল্লাহ তাআলার এমন আছে যা আমাদের চোখের দৃষ্টির সীমানার বাইরে, অথচ সেগুলো আসমানের নিচেই আছে, আমরা দেখি না। তাও আল্লাহ তাআলার মখলুক, আসমান আল্লাহ তাআলার মখলুক, জমিন আল্লাহ তাআলার মখলুক, আসমানের উপরে যা আছে তাও আল্লাহ তাআলার মখলুক, জমিনের নিচে যা আছে তাও আল্লাহ তাআলার মখলুক। সাগর, উপসাগর, মহাসাগর, নদ নদী, খাল বিল সবই আল্লাহ তাআলার মখলুক, পাহাড় পর্বত আল্লাহ তাআলার মখলুক, গাছপালা আল্লাহ তাআলার মখলুক। আমাদের এলেম অনুযায়ী অসংখ্য সঠিক সংখ্যা আল্লাহ তাআলাই জানেন যে সংখ্যা কত। এই সমস্ত মখলুক সম্বন্ধে আল্লাহ তাআলা সার্বক্ষণিক ভাবেই অবগত আছেন, প্রত্যেকের অবস্থা সম্বন্ধে জানেন। আমরাও আল্লাহ তাআলার মখলুক, আমাদের অবস্থা সম্বন্ধেও জানেন, জানতেন, জানতেছেন, জানবেন। বিচারের জন্য, হিসাবের জন্য আল্লাহ তাআলার এই ইলমটুকুনি যথেষ্ট ছিল, তারপরও আল্লাহ তাআলা আরো অনেক ব্যবস্থা করে রাখছেন। যে মখলুকের হালাতকে আল্লাহ তাআলা জানেন, সকলের জন্যই তো বিচারের ব্যবস্থা না, গাছপালার জন্য কোনো বিচার নাই, হিসাব নাই, নদ নদীর কোনো হিসাব হবে না, বিচার নাই, পাহাড় পর্বতের কোনো হিসাব নাই, বিচার নাই। পশু পাখির জন্য বিচার আছে, হিসাব নাই, যে কত অক্ত নামাজ করছে, কতবার জিকির করছে, দিনের কাম কতটুকু করছে, এটার কোনো হিসাব নাই, বিচার আছে। সবলটায় দুর্বলটাকে কত দিছে, কিয়ামতের ময়দানে এই দুটাকে উঠানো হবে, দুর্বলটায় বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তার বিচার করবেন, দুর্বলটাকে সবল বানায় দিবেন, সবলটাকে দুর্বল বানায় দিবেন, সে আবার একটা কুটো দিয়ে দিবে, জিজ্ঞাসা করা হবে যে আরো কিছু আছে নাই, আর কোনো অভিযোগ নাই, যাও মাটি হয়ে যাও। এইভাবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি পশু পাখির বিচার হইতে থাকবে। এই সময়তে মানুষেরা তাকায় তাকায় দেখবে, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কোনো কারণে বা অকারণে যে কোনোভাবেই হোক দুনিয়ার জীবনটা পার হয়ে চলে গেছে, অতিক্রম করছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়ে নাই, জবানে এই কালিমাটাকে উচ্চারণ করে নাই, অন্তরে বিশ্বাস করে নাই। এই কালিমা অনুযায়ী, এই কালিমার ভিতরে যে অঙ্গীকার, এই অঙ্গীকার অনুযায়ী সে নিজের জীবনে আমল করে নেই, অঙ্গীকারকে পুরা করে নেই। মেরে মহতরম দোস্তর বুজুর্গ তারা সেদিন কাঁদতে থাকবে আর বলতে থাকবে যে হ্যাঁ হ্যাঁ যদি মাটি হয়ে যেতে পারতাম। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিন কালিমা ছাড়া যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলার সাথে শরীক করতে করতে দুনিয়া থেকে চলে গেছে, মেরে মহতরম দোস্ত বুজুর্গ তারা সেদিন আফসোস করতে থাকবে। আর আমরা সকলে এই কথাটা জানি যে আফসোসের কোন লাভ হবে না, একটা সময় আফসোসের দরজা বন্ধ হয়ে যাবে, যেদিন তওবার দরজা বন্ধ হয়ে যাবে সেদিন আফসোসের দরজাও বন্ধ হয়ে যাবে। কারণ আফসোসটাও এক রকমের তওবা, কেউ যদি কোনো গুনাহ করার পরে চিন্তা করে আফসোস, হ্যাঁ হ্যাঁ কেন আমি এই গুনাহটা করলাম, সে তো আবার সিঁড়িতে পা দিয়ে দিল, খালি যদি বলে ইস্তেগফার সিঁড়িতে পা দিয়ে দিল, যদি বলে যে আল্লাহ তুমি আমার গুনাহটাকে মাফ করে দাও আমি এই গুনাহ করব না, আল্লাহ তাআলা সাথে সাথে তার গুনাহকে মাফ করে দেন। আফসোস মানুষকে তওবার দিকে নিয়ে যায়। হ্যাঁ, যদি সে কোনো নেক মাহলের মধ্যে থাকে, যদি নেক মাহল না থাকে মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আফসোস করতে করতে একসময় আফসোস শেষ হয়ে যায়, তার কোনো সিদ্ধান্ত সে নিতে পারে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত আর ইমানের দাওয়াতের সাথে সাথে ইসলামী মাহল, ইমানি মাহল কি করে পয়দা হয় এইটার জন্য বড় ব্যস্ত ছিলেন, যার কারণে মক্কাতে যেখানে সচরাচর মুসলমানরা চলাফেরা করতে পারত না, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে দারে আরকামের মধ্যে সমস্ত মুসলমানদেরকে নিয়ে বসতেন, ওইখানে একত্রিত হইতেন। কারণ মাহল যদি না থাকে, পরিবেশ যদি না পায়, ইমানদার ইমানের উপরে টিকে থাকতে পারবে না। যেমনি ভাবে নিজের ইমানের প্রতি যত্নশীল হওয়া, খবর রাখা, অনুরূপ ভাবে আমাদের সকলেরই দায়িত্ব যে সমস্ত মুসলমান মুমিন যারা আছে সকলের ইমানই পরিপূর্ণ হয়, আধুরা না থাকে, আংশিক ইমানদার না হয়। একবার লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বে সে জান্নাতে যাবে, এই দুনিয়ার দশ গুণ একটা জান্নাত সে পাবে, এমন একটা দালান তাকে দেওয়া হবে, ঘর তাকে দেওয়া হবে যে ঘরের মধ্যে 70,000 কামরা থাকবে, এক একটা কামরার মধ্যে 70,000 দরজা থাকবে। এইটা তো ঠিক আছে, কিন্তু নামাজ না পড়ার কারণে কালিমা সে পড়ছিল, শিরিক সে করে নাই, শিরিক থেকে বেঁচে থাকছে, ইমান তার ঠিক ইমানটা ছিল, কিন্তু নামাজ না পড়ার কারণে একাকক্ত নামাজ না পড়ার, যদি অক্ত পার হয়ে যাওয়ার পরে পড়ে থাকে তাইলে 2,30,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে, আর একেবারে যদি না পড়ে থাকে তাহলে 230,40,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এখন কোন মানুষ যদি 70 বছর পর্যন্ত বাঁচে, 15 বছর বয়সে তার উপরে নামাজ ফরজ হয়েছে, তাইলে তাকে 55 বছরের নামাজের হিসাব দিতে হবে, 55টা বছর পর্যন্ত যদি নামাজ না পড়ে থাকে তো মেরে মহতরম দোস্তার বুজুর্গ এক একক্ত নামাজের জন্য 230,40,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে জ্বলতে হবে। এই জন্য যেমনি ভাবে আমাদের সকলের চেষ্টা থাকতে হবে যে সমস্ত মানুষ পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার উপরে বিশ্বাসী হয় যে আল্লাহ তাআলা এক, আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই। যে এমন যার কোন শরীক নাই, এমন একক যার কোন শরীক নাই, এমন একক যার কোন মেশাল নাই, যার মতো কেউ নাই, কোন কিছুই আল্লাহ তাআলার মতো না, এমন যিনি কাউকে জন্ম দেন নাই, অর্থাৎ কারো বাপ নয়, এবং তাকেও আল্লাহকেও কেউ জন্ম দেয়নি, এমন যিনি সবকিছু করেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, অনেকেই অনেক কিছু দাবি করছে কিন্তু আজ পর্যন্ত এই কথা কেউ বলতে পারেনি যে আসমানটা আমার বানানো বা আসমানটা অমুকের বানানো, জমিন আমার বানানো বা জমিনটা অমুকের বানানো, এ কথা কেউ দাবি করেনি। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সবকিছুর মালিক, বানানেওয়ালা, এবং সবকিছুকে হেফাজত করে রাখছেন, অতদিন পর্যন্ত আসমান আসমানের জায়গায় থাকবে যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা রাখার ইচ্ছা করবেন। যেমনি ভাবে আল্লাহ তাআলা যতদিন চান ততদিনই আমি বাঁচতে পারি, আমার মানুষেরা বাঁচে, কারো সম্বন্ধে কারো হায়াত যদি আল্লাহ তাআলা শেষ করে দেওয়ার সিদ্ধান্ত দেন, কেউ তাকে বাঁচাইতে পারে না, দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্স তাকে বাঁচাইতে পারে না। আমাদের দেশের মানুষেরা মনে করে যে ইন্ডিয়াতে যাইতে পারলে ভালো চিকিৎসাটা হয়তো বেঁচে যেতাম, ব্যাংকক যেতে পারলে ভালো চিকিৎসা হয়তো বেঁচে যেতাম, সিঙ্গাপুরে যেতে পারলে ভালো চিকিৎসা হয়তো বেঁচে যেতে পারতাম। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, ওইখানেও রোজানা মানুষ মারা যাইতেছে, কি বলেন, মারা যাইতেছে না, কারণ যার ব্যাপারে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে নেবেন, হায়াতের পরিসমাপ্তি, তার দুনিয়া থেকে চলে যেতে হবে, অর্থাৎ আল্লাহ তাআলার হাতেই আমাদের হায়াত, আল্লাহ সিদ্ধান্তের উপর নির্ভর করতেছে আমাদের মৌত। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সবকিছুর আল্লাহ তাআলার ক্ষমতা চলে, কারো কোনো ক্ষমতা আল্লাহর উপরে চলে না, ফেরাউনের চলে নাই, নমরুদের চলে নাই, কারো ক্ষমতা আল্লাহ তাআলার উপর চলে নাই, কারো ক্ষমতা চলবে না, আল্লাহ তাআলার নিজের ক্ষমতার মধ্যে একক, কোন সমতুল্য নাই। এইভাবে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এবং এই বিশ্বাসে তাকে পরিপূর্ণ করার জন্য, প্রমাণিত করার জন্য আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, নিজেও পুরা করা, এবং সমস্ত মানুষ যাতে করে আল্লাহ তাআলা আল্লাহকে বিশ্বাস করার পরে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে দুনিয়াতে জীবন যাপন করে, এটা হলো আমাদের সকলের কাম, এইটা হলো আমাদের সকলের কাম। যে আমার ইমান আমল কি করে ঠিক হয়ে যায়, সমস্ত মানুষের ইমান আমল কি করে ঠিক হয়ে যায়, এটা হলো আমার কাম। মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, এই কাম করতে পারবে না অত সময় পর্যন্ত, যত সময় পর্যন্ত কোন মাহল একটা পরিবেশ সৃষ্টি না হবে, কারণ এই কাম করতে যে কেউ যদি জঙ্গলে চলে যায়, সে এই কামে থাকবে না, তার মধ্যে রহমানিয়া দেশে যাবে, বৈরাগ্যপানা, লা রহমানিয়া তাফিল ইসলাম, ইসলামের মধ্যে কোনো বৈরাগ্যপানা নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কঠিন মুহূর্তেও মুসলমানদেরকে একটা মাহল, একটা পরিবেশের মধ্যে রাখার জন্য চেষ্টা করতেন, আর ওই সময় বড় জরুরি ছিল ওই পরিবেশে থাকা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, ওই যে সেই মর্মাহত ঘটনার পরে যে রাত্রিবেলা ইসলাম কবুল করলেন, ওই ইসলাম কুকুর বললেন যে আবু বকর মা তুমি এখানে থাকো, কারণ শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে চলে গেলে হবে না, একটা মাহলে থেকে তোমাকে আরো কিছু জিনিস বুঝতে হবে যেটা তোমাকে মাহলে শিখাই দেবে, পরিবেশে তোমাকে শিখাবে। কি বলেন, পরিবেশে শিখায় না? হ্যাঁ, আমাদের নওজোয়ান ছেলেরা যাইতেছে চিল্লার জন্য, চিল্লার জন্য যাওয়ার সময় লেবাস পোশাক একরকমের ছিল, আসার সময় তো ওইরকম থাকে নাকি? চেহারায় দাড়ি থাকতো, দাড়ি ছিল না, দাড়ি চলে আসতে তাকে জিজ্ঞেস করেন যে ভাই তুমি যে তোমার লেবাস থেকে পাল্টাই ফেললা, তোমাকে কেউ কোনো চাপাচাপি করছে? কি বলবে? কোনো চাপাচাপি নাই, দাড়ি রাখার ব্যাপারে কেউ তাকে চাপ দেয় নাই। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, মাহলের তাসির, এটা কিসের তাসির? মাহলের তাসির, পরিবেশের প্রভাব, এই পরিবেশই তাকে প্রভাবিত করে। মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, ইমানদারের জন্য ইমানি পরিবেশ, মুসলমানদের জন্য ইসলামী পরিবেশ, এটা বহুত জরুরি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মা একাধারে এক মাস পর্যন্ত এখানে থাকলেন। হ্যাঁ, অথচ ওনার আরো ছেলে সন্তান ছিল, ওনার স্বামী ছিল, কিন্তু ইমানকে মজবুত বানানোর জন্য ইমানি মাহলের দরকার, ইমানি পরিবেশের দরকার। একটা তো হলো সাঁতার সম্বন্ধে বক্তৃতা দিতে থাকা, বুঝাইতে থাকা যে সাঁতরাইতে পারলে এই লাভ, এইভাবে সাঁতরানো যায়, এইভাবে দীর্ঘক্ষণ পর্যন্ত সাঁতরানো যায়। আর একটা হলো যে সাঁতার শিখতে চায় বা যাকে সাঁতার শিখানো দরকার তাকে নিয়ে পানিতে নেমে যাওয়া। নদী অঞ্চলের মানুষেরা, বাচ্চারা যখন 2 বছর 2.5 বছর 3 বছর হয়ে যায়, তখন বাচ্চাদেরকে নিয়ে ওই মা বাপ বড় ভাই বোনে সাঁতার শিখায় খালে বিলে নেমে, কারণ চতুর্দিকে পানি আর পানি, কতক্ষণ মা বাবার চোখের সামনে থাকবে? এই জন্য তারা ব্যস্ত হয়ে যায় ওটাকে সাঁতার শিখাই দেওয়ার জন্য। যখন ওই পানিতে নিয়ে চলে যায় আর কোনো কিছুর দরকার নাই, সাঁতারের কোনো ফজিলত বয়ান করার দরকার নাই, সাঁতারের কোনো সাঁতারের তরিকার বয়ান করার দরকার নাই, হাতের মধ্যে রাখেন ডাবাডাবি করুক, ছেড়ে দেন, হাত পাও ডাবাইতে ডাবাইতে চলে আসবে। তো মেরে মহতরাম দোস্তা বুজুর্গ, মাহলে যে শিখা সহজ, মাহলে যে কি শেখাটা সহজ, আর শেখার জন্য এইটি হলো তরিকা, ওই পরিবেশের মধ্যে যে শেখা, আর এইটি অন্তরে দাগ লাগে, দাগ কাটে, অন্তরের মধ্যে প্রভাব পড়ে। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই উনি মেহনত শুরু করছিলেন ওই সমস্ত মানুষদের উপরে সর্বপ্রথমে, যারা নাকি যাদের উপরে ভর করে সারা দুনিয়াতে বদদিন ছড়ায়, গরিবদের উপর ভর করে বদদিন ছড়ায়, বাতেল যারা তারা টাকা নিয়ে পয়সা নিয়ে গরিব গরিব এলাকাতে চলে যায়, ওরা কিছু পয়সা খরচ করে তাদের কাছে কিছু সময় দেয়, তা বদদিনকে গ্রহণ করে তারা, আর ইসলামিক জীবন যাপন শুরু করে দেয় আফ্রিকার বিভিন্ন দেশে। আমরা দেখছি টাকা পয়সা খরচ করে গরিবের ঘাড়ে রেখে রেখে বদদিন ছড়াইতেছে। তো মেরে মোহতরাম দোস্তা বুজুর্গ, হযরত ইলিয়াস রহমতুল্লাহ ওই রকম একটা গরিব তবকাকে, যারা সমাজের মধ্যে উপেক্ষিত ছিল, আল্লাহ তাআলা ওনাকে এতটুকু বোঝার তৌফিক দিছিলেন যে এদের উপরে ভর করে, এদের ঘাড়ের উপরে ভর করে বদদিন ছড়াবে। বদদিন ছড়ায় বিশেষ করে দুই শ্রেণীর কাঁধের উপরে ভর করে, একটা হলো যুবক শ্রেণী আর একটা হলো গরিব শ্রেণী। এই জন্য আমাদের তৃতীয় হযরত রহমতুল্লাহ আলাই খুব তরগিব দিতেন, হযরত মাওলানা এনামুল হাসান রহমতুল্লাহ আলাই খুব তরগিব দিতেন, গোরাবাদের মধ্যে মেহনতকে বাড়ানোর জন্য, নওজোয়ানদের মধ্যে মেহনতকে বাড়ানোর জন্য। হ্যাঁ, কারণ ওনার দূরদর্শী ছিলেন, কালান্দার হারছে গুয়ার দিদা গুয়ার দূরদর্শী ছিলেন, যেদের উপর মেহনত করো, কারণ এদের জানের দামও কম, এদের সময়ের দামও কম, সামান্য একটু আদর করে অল্প কিছু পয়সা দিলে যান দেওয়ার জন্য তৈরি থাকে। বিভিন্ন অঞ্চলে মারামারি হয়, আজকে অমুক জায়গায় মারামারি হয়েছে, দুইজন মারা গেছে, অমুক দিন তিনজন মারা গেছে, মারামারি হয়। মারা যায় কারা? গরিবরা মারা যায় না যারা নেতা তারা মারা যায়? গরিবরা মারা যায়, এদের জানের দাম কম, এদের সময়ের দাম কম, এই জন্য সস্তায় এদেরকে ব্যবহার করা যায়। তো মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, এই জন্য এদের উপরে এমন ভাবে মেহনত করা, এমন ভাবে মেহনত করা, মেহনত করে করে তাদের মধ্যে একটা মাহল তৈরি করে দেওয়া, যাতে করে এখান থেকে সে তারা কি করতে পারে, উন্নতি করতে পারে। সাহাবাদেরকে একটা মাহলের মধ্যে রাখার চেষ্টা করলেন, কিন্তু এটা যথেষ্ট না। এই মাহলটা কিনা যথেষ্ট না, কারণ ইমানদারের জন্য আসল মাহল হলো মসজিদের মাহল, মসজিদের পরিবেশ, সেখানে যাইতে দেয় না, সেখানে কি করে না, যাইতে দেয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ত্রিশাত মসজিদে গেলে মারধর করে খুব নবীর উপরে হামলা করছে, আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা করছে, আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার উপরে হামলা করছে, নির্যাতন করছে, ওই মসজিদে যাইতে দেয় না বাইতুল্লাহতে। নবীর পেরেশানি আল্লাহর কাছে বরদাস্ত হয় না, আল্লাহ তাআলা নবীর জন্য জায়গা খালি করে দিলেন, জায়গা বানায় দিলেন মদিনাতে। মদিনার থেকে দুইজন চারজন করে আসতে শুরু করলো, ছয়জন ১২ জন, তারপরে ৭২ জন চলে আসলো। তারা নবীকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে গেল, লম্বা ঘটনা। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, নবীজি মদিনাতে পৌঁছে গেলেন, পৌঁছে যে তখনও সাহাবাদের মা বোনেরা বিভিন্ন বাড়িতে বাড়িতে অবস্থান করতেছিলেন, মুহাজিরদের মা বোনেরা, কারোর জন্য নিজস্ব কোনো থাকার জায়গা নেই, আমাদের মায়েরা পর্যন্ত অন্যের বাড়িতে অবস্থান করতেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার কোনো পরোয়া করলেন না, এটা কখনো এক নম্বরে নিলেন না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন। মসজিদ বানানোর জন্য ব্যস্ত হয়ে গেলেন, কারণ সুখ দুঃখ দুনিয়ার জীবনের সাথী। দুনিয়াতে যারা বেঁচে আছে, জীবনের একটা অংশ দুঃখে কাটছে, আর একটা অংশ সুখে কাটছে, একটা সময় সুস্থতার মধ্যে গেছে, আর একটা সময় অসুস্থতার মধ্যে কাটছে, এক সময় সচ্ছলতার মধ্যে কাটছে, আর এক সময় অসচ্ছল ছিল। এটা দুনিয়ার নিয়ম, আল্লাহ তাআলা বান্দাকে দুই হালাতের মধ্যে ঘুরাইতে থাকে। মালের লাইনে দুই হালাত, কখনো পকেট ভরা, কখনো নাই। সেহাতের লাইনে দুই হালাত, কখনো সুস্থ, কখনো অসুস্থ। মনের দিক দিয়ে দুই হালাত, কখনো মনের দিক দিয়ে খুব প্রফুল্ল প্রফুল্ল, কখনো অস্থির। এই দুই হালাতের মধ্যে বান্দা ঘুরতে থাকে। এটা কোনো কিছু, এটাকে হালাত বলে। হালাত মানে হলো যে ঘুরতে থাকে, সবসময় এক ফিট নিচে থাকে না, উপরে নিচে হইতে থাকে। তো এটা নিয়ে পরেশান হয়ে লাভ নাই, এটা জীবনের অঙ্গ, এটা জীবনের অংশ। কিন্তু ঠিক রাখতে হবে ইমানকে, ঠিক রাখতে হবে ইসলামকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ইমান আর ইসলামের মাহল বানানোর জন্য ব্যস্ত হইলেন, মসজিদে নববী বানানো হয়ে গেল, সাহাবাদের কিনে মসজিদে নববীতে জমা হইলেন। ইমানি মাহল, আমাদের মাকসাদ হলো পুরা দুনিয়াতে পরিপূর্ণ দিন সমস্ত মানুষের মধ্যে আসে। কিন্তু জায়গা হিসেবে ব্যবহার হইতে হবে আল্লাহর ঘর মসজিদকে, মসজিদ ব্যবহার হবে। কারণ এই মসজিদের মধ্যে যখন আল্লাহর বান্দা চলে আসে, তা আল্লাহর কাছে সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়, শরাবখোর মেহমান হয়ে যায়, মিথ্যাবাদী মেহমান হয়ে যায়, বড় বড় গুণাগার আল্লাহর ঘরে আসার কারণে সে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহর গজবের আগুন অল্প সময়ের জন্য হলেও কমে। অনেক লোক আছে বাড়িতে আসলে ছেলে খেপে গেছে যে এই লোক আমাদের বাড়িতে কেন আসছে, এত আমাদের ওই ক্ষতিটা করছে, মায়ে মুখ চাইবে ধরে, বাপে গলার মধ্যে হাত দেয়, বাবা কথা বলে না, মেহমান আসছে যখন সে আমাদের মেহমান, যতক্ষণ আছে এতক্ষণ কিছু বলো না, আমাদের বাড়িতে যতক্ষণ আছে এতক্ষণ কিছু বললো না, জায়গা যখন দিচ্ছ তখন সে মেহমান, কি বলে, বলে কি বলে না, বড় বড় নাফর মানুষ যদি আল্লাহ তাআলার ঘরে যায় ওই মুহূর্তের জন্য সে আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। এই জন্য মসজিদে যেয়ে বড় ভয়ের মধ্যে থাকতে হবে যে আমার এই মাকামটা, আমার এই অবস্থানটা যেন অবনতি না হয়, হাত ছাড়া না হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে। মসজিদে যেয়ে কেউ যদি নামাজের জন্য অপেক্ষা করতে থাকে, নামাজ পড়লে যে নেকি হয়েছে ওই নেকি আল্লাহ তাআলা তাকে দিতে থাকে, নামাজের পর অপেক্ষা করতে থাকে তো ফেরেশতা তাদের জন্য দোয়া করতে থাকে, আল্লাহ পাঠায় দেয় ফেরেশতারা, যাও দোয়া করো আমার বান্দার জন্য, আমার কাছে দোয়া করো, নাকি ফেরেশতা নিজে নিজে আসে? কোন ফেরেশতারই নিজে আসার কোন শক্তি নাই, আসে দোয়া করে যে আল্লাহ তুমি এর উপর রহম করো, আল্লাহ তুমি একে মাফ করে দাও, আর যদি আমল করে তাহলে তো নেকি আরো বাড়তি নেকি। মেরে মহতরম দোস্তার বুজুর্গ, 33 বার সুবহানাল্লাহ পড়তেছে, 33 বার আলহামদুলিল্লাহ পড়তেছে, 34 বার আল্লাহু আকবার পড়তেছে, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পড়তেছে। এর দ্বারা 2টা হাদিসের উপর আমল হয়ে যায়, তাতে কি হইতেছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাইতেছে। দুনিয়াতে যত নেক কাম চলতেছে সমস্ত নেক কামের মধ্যে একটা অংশ, একটা হিস্সা আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। মেরে মহতরম দোস্তের, কেন সে আল্লাহর মেহমান, তার জন্যে আল্লাহর পক্ষ থেকে দাওয়ার দরজা খুলে দেওয়া হয়েছে, যত লইতে পারে যত লইতে পারে। এই জন্য সাবধান থাকতে হবে যে দুনিয়াবী কথাবার্তার জন্য না বলা হয়, কারণ ওই মেহমান যদি একটা দুনিয়াবী কথাবার্তা বলল সাথে সাথে আল্লাহ নারাজ হয়ে যান, ফেরেশতারা তাকে সাবধান করে যে হে আল্লাহর ওলি চুপ করো, অর্থাৎ তুমি তোমার মর্যাদা সম্বন্ধে একটু অবগত হও যে তুমি এই আল্লাহর ঘরে আসার কারণে আল্লাহর কাছে তোমার মর্যাদাটা কি হয়ে গেছে, তুমি আল্লাহর ওলি। হ্যাঁ, এরপরও যদি আবার আর একটা কথা বলে ফেলে তাহলে ফেরেশতা বলে যে ফাসেব চুপ করো, হয়েছিল মেহমান, হইল আল্লাহর ওলি, সেখান থেকে কি হয়ে গেল, ফাসেক হয়ে গেল। এরপরে যদি চুপ না থেকে আর একটা কথা বলে ফেরেশতা বলে যে আল্লাহর দুশমন চুপ করো। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, ওই মাহলের মধ্যে যে মানুষ বলতে পারে কিন্তু অসতর্ক হয়ে গেলে বিগড়াই যাবে, মুরগির নিচে ডিম দিছে, মুরগি অসতর্কতার কারণে একটা ডিম সবসময় বাইরেই থাকছে, আধাটা বাইরে আধাটা মুরগির পাক পরের নিচে, তো যেটা বাইরে ছিল ওইটা কি ভালো থাকবে না পচে যাবে, অথচ ওর সাথে যে ডিমগুলো ছিল অন্য জায়গায় রেখে দিছে ওই সেটা কিন্তু পচে নেই এখনো, ওইটা কি হয়েছে, মুরগির পেটের নিচে না থেকে অর্ধেক পেটের নিচে আর অর্ধেক বাইরে ছিল, কারণ ওটা পচে গেছে, ভাঙবে ওটা গন্ধ, ওটা খাওয়াও যাবে না, বাচ্চাও ফুটবে না, খাওয়াও যাবে না। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আল্লাহর ঘর মসজিদে গেলে তো এরকম ভাবে লাভবান হয়ে যেতে পারে, ডিমের থেকে বাচ্চা হইতে পারে, ডিম যদি 10 টাকা বিক্রি হয় বাচ্চা 40 টাকা বিক্রি হয়, কি বলেন, ঠিক কি ঠিক না, নিজের দাম কয়েক গুণ বেড়ে যেতে পারে, কিন্তু অসতর্ক হলে পচেও যেতে পারে, যেটা 1 পয়সা থেকে কিনবে না, পচা ডিম কিনবে না কি 1 পয়সা দিয়ে, কেউ কেউ কিনবে না। মেরে মহতরম দোস্তের বুজুর্গ, আমাদের কাম হইল নিজের ইমান আর আমলকে মোকাম্মল করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালিমা আমাদের ইমানি কালিমা, এই কালিমাকে পড়া, এই কালিমাকে বিশ্বাস করা, এই কালিমার মধ্যে যে ওয়াদা আছে সেই ওয়াদা অনুযায়ী আমল করে ইমানের প্রমাণ দেওয়া, ইমানের কি প্রমাণ দেওয়া, আল্লাহ তাআলা পর্যন্ত প্রমাণ ছাড়া ইমানকে গ্রহণ করেন নাই, প্রমাণ ছাড়া ইমানকে গ্রহণ করেন নাই, নবীকে বলে দিয়েছেন তাদের কাছে যদি প্রমাণ না থাকে তাহলে তারা ইমানদার হয়নি, قالت العرب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا গ্রামাঞ্চলের কিছু লোক এসে বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা ঈমানদার হয়ে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে গেলেন যে কি বলবেন, তাদেরকে কি আচরণ করবেন, তাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, যারা ঈমান আনে নেই তাদের জন্য যেরকম মসজিদের বাইরে তাবু ছিল ওইখানে বসাবেন। পরেশান, কি সিদ্ধান্ত নেবেন? আল্লাহ তাআলা জিব্রিলকে পাঠাইলেন ওহির ওহি দিয়ে যে আপনি বলে দেন, তুমি যে বলে দাও যে গ্রাম অঞ্চলের কিছু লোক এসে বলতেছে যে আমরা ঈমানদার হয়ে গেছি। আপনি হে নবী আপনি বলে দেন, বললাম তুমিনু, কখনো তোমরা ঈমানদার না। তার আশ্চর্য হয়ে গেল যে কালমা পড়লাম ঈমানদার হইলাম না, তাহলে কি হইল? তো নবী যে বলে, আল্লাহ তাআলা বলেন তো বলে আর কুলু আসলাম না, হ্যাঁ এতটুকু যে তোমাদের তোমরা ইসলামী কালেমাটাকে জবানে উচ্চারণ করছো মাত্র, আর কিছু না। এটা কি ঈমান বলে না? ঈমান বলে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম ওয়া ইন তুতিউ আল্লাহ ওয়া রাসূলাহু লা ইয়ালিদকুম মিন আমালিকুম শাইআ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম। অত সময় পর্যন্ত ঈমান তার জায়গা মতো পৌঁছবে না, অন্তরে পৌঁছবে না, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পূর্ণ অনুসারী না হবে, আনুগত্যশীল না হবে, আল্লাহর হুকুমের পাবন্দি না করবে, নবীর তরিকার পাবন্দ তোমরা না হবে, এত সময় পর্যন্ত ঈমান তোমাদের অন্তরে পৌঁছবে না, কলবের মধ্যে যে পৌঁছবে না। ঈমানের জায়গাটা হলো কলব, ঈমানের জায়গাটা কি কলব। এই জন্য মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা এই আমাদের শরীরের এই অংশটার উপরে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন যে কলবটা যেন ঠিক থাকে, কারণ ওটা যদি ময়লা ধরে যায় পুরো জিন্দেগিকে ময়লা করে দেয়, ওটা যদি চকচকা থাকে তো পুরো জিন্দেগিকে চকচকা করে দেয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে শরীরের মধ্যে এক টুকরা গোস্ত আছে, যদি ঠিক হয়ে যায় পুরা শরীর ঠিক, যদি নষ্ট হয়ে যায় পুরা শরীর নষ্ট, সেটা হলো কাল। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, সব মানুষের অন্তরেই আছে, সব মানুষের কি, সব মানুষের অন্তরের মধ্যেই আছে। আর সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা কালবের উপরে মেহনত করার জন্য পাঠাইছেন যে কালবের ভিতর থেকে সব বের করে দাও, কারণ শিরিক জন্ম নেয় কালবের ভিতরে, কুফুর জন্ম নেয় কালবের ভিতরে, বেদাতের জন্মস্থান কলব, মিথ্যা জন্ম নেয় কালবের ভিতরে, চুগলখড়ি জন্ম নেয় কালবের ভিতরে, গীবত জন্ম নেয় কালবের ভিতরে, চুরি জেনা জন্ম নেয় কালবের ভিতরে, জুলুম জন্ম নেয় কালবের ভিতরে, ওখান থেকে আস্তে আস্তে বের হইতে থাকে, ছড়াইতে থাকে। যার ভিতরে যেই জিনিস জন্ম নেয়, কুফুর শিরিক বেদাত মিথ্যা ঝুট জুলুম বহতান গীবত চুগলখড়ি সবকিছু, এই সমস্ত জিনিস যার দিলের মধ্যে জন্ম নেয়, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ ওইটা ভিতরে পাকতে থাকে, ওইটা ভিতরে কি হইতে থাকে, পাকতে থাকে, গরম হইতে থাকে। যখন গরম হয় তখন ওর ভিতর থেকে ভাব বের হইতে থাকে, কি বের হইতে থাকে, ভাব বের হইতে থাকে, এই বুকের ভিতরের থেকে উপরের দিকে ভাব আসে, এই ভাব বের হওয়ার আর জায়গা নাই, এটা মুখের দিকে চলে আসে, এই মুখের ভিতরে জায়গা আছে এখানে চলে আসে। মানুষ যখন কথা বলে তখন যদি তার ওই ভাবটা জন্ম বাষ্পের মতো, ভাত তরকারি রান্না করতে গেলে ভাব ওঠে না, ধান সিদ্ধ করলে দেখা যায় যে ভাব উঠতেছে, বাষ্পের মতো উঠতে থাকে। এই মানুষটা যখন কথা বলে তার ভিতরের থেকে যে ভাবটা বের হইতেছে এটা যদি কুফুরির ভাব হয়ে থাকে, বাষ্প হয়ে থাকে, শিরিকের থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, বেদাতের থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, মিথ্যার থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, জুলুমের থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, ষড়যন্ত্রের থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, বড়াই থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, যে নিজেই সবচেয়ে বড়, সবাইকেই তার কাছে নিজের কাছে বোকা মনে হয়, কারো কোনো প্রয়োজন নাই, এইরকম বড়াইয়ের বাষ্প যদি হয়ে থাকে, তাকাব্বুরির বাষ্প যদি হয়ে থাকে, তাকাব্বুরির থেকে নির্গত বাষ্প যদি হয়ে থাকে, কিনার থেকে নির্গত বাষ্প যদি হয়ে থাকে, তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, এই লোকটা কোরআন পড়ুক আর হাদিস পড়ুক, এই লোকটা সাহাবাদের ঘটনা বলুক আর এই লোকটা আল্লাহর ঘটনা বলুক, এই ঘটনার ওই শব্দটাকে তার ওই বাষ্পতে ঘিরে ফেলবে, একটা আবরণ ফেলে দেবে তার শব্দের উপরে, তার কথার উপরে, তার বয়ানের উপরে, সারা দুনিয়াতে, সারা দুনিয়াতে যদি কুফুরের থেকে উৎপাদিত বাষ্প হয়ে থাকে, সারা দুনিয়াতে কুফুরি ছড়াবে, শিরকের থেকে উৎপাদিত বাষ্প যদি হয়ে থাকে, তার কথার দ্বারা, তার দিনী আলোচনার দ্বারা সারা দুনিয়াতে শিরক ছড়াবে, যদি অহংকারের বাষ্প হয়ে থাকে, তার কথার দ্বারা সারা দুনিয়াতে অহংকার ছড়াবে, যদি ষড়যন্ত্রের বাষ্পের থেকে এই কথা, এই বাষ্প উৎপাদিত হয়ে থাকে, ওই বাষ্প তার যত ভালো কথা হবে ওই ভালো কথার সাথে যখন মিশবে, সারা দুনিয়াতে ষড়যন্ত্র শুরু হয়ে যাবে, মিথ্যা শুরু হয়ে যাবে, গীবত শুরু হয়ে যাবে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, তাই আল্লাহ তাআলা বলেন যে ওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। এই ভয়ের অভাবের কারণে আজকের যত সমস্যা, কেউ যদি আখেরাতকে ভয় করতে যে তাকে বিচারের দিনে দাঁড়াইতে হবে, তার আল্লাহর সামনে তাকে দাঁড়াইতে হবে, তার জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব তাকে দিতে হবে, কারণ কোনো কিছুই বাদ পড়ে নেই, সবই ফেরেশতারা লিখে রাখছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, প্রতিটা কথাটাকে ফেরেশতা লিখে রাখতেছে, সর্বোপরি আল্লাহ তাআলার এলেম আছে। আমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের কোন পাতা আল্লাহ তাআলার এলেমের বাইরে পড়তে পারে না। মেরে মোহতরম দোস্তর বুজুর, সবকিছু আল্লাহ তাআলার এলেমের মধ্যে আছে, এর উপর একই না থাকার কারণে, আবার হিসাব দিতে হবে এই বিশ্বাস না থাকার কারণে, মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আমি আমার বড়ের কাছে পরাজিত হয়ে যাইছি, আমি আমার দীর্ঘদিনের মেহনতের কাছে পরাজিত হয়ে যেতেছি, আমি কাউকে মানতে পারতেছি না যে আমি তো, আমি কি তার চেয়ে নতুন নাকি, আমি তো তার চেয়ে কামে কামে আগে লাগছি। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আখেরাতের ভয় না থাকার কারণে এই সমস্ত হিংসা হাসাদ লড়াই ঝগড়া বিপদ আপদ এগুলো চলতেছে আসতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা এই কামটাকে হেফাজত করে। তো মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন যে ওই দিনকে ভয় করো, সাবধান থাকো, স্মরণ রাখো, যাওমা সাবধান থাকো, স্মরণ রাখো, স্মরণ রাখো, সতর্ক থাকো, তোমার সম্পদ তোমার কোন উপকারে আসবে না, তোমার সন্তানেরাও তোমার কোন উপকারে আসবে না, এগুলো কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, হ্যাঁ শুধুমাত্র ওই ব্যক্তি যে পরিষ্কার স্বচ্ছ অন্তকরণ নিয়ে আল্লাহর সামনে হাজির হবে। মেরে মোহতারাম দস্তর বুজুর্গ, নবীদের মেহনতের মূল জায়গাটা ছিল এই অন্তর। এই কালিমা হইল এই অন্তরকে পরিষ্কার করার জন্য দাওয়াই, ঔষধ, জরিয়া, মাধ্যম। স্বর্ণকে যদি তার ময়লার থেকে পাক করতে চায়, যে ভিতরে ময়লা ঢুকে গেছে, তাহলে তাকে আগুনে দিতে হয়। লোহা, স্টিল, লোহার বানানো জিনিস, দা, কাঁচি, খন্তা, কুড়াল যদি কাম না করে তাহলে কি করে? রেত দিয়ে ঘষে, পাটায় ঘষে, পরিষ্কার হয়, কামের উপযুক্ত হয়। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, কুফর আর শিরিকের আবরণে, বেদাতের আবরণে, মিথ্যা চুগলখুরির আবরণে, হিংসা হাসাদের আবরণে দিলের মধ্যে যখন দিলটা যখন বন্দী হয়ে যায়, তো দিল বন্দী হয়ে যায়। আল্লাহ তাআলা নিজে বলছেন যে দিল বন্দী হয়ে যায়, দিল বন্দী হয়ে, দিল শক্ত হয়ে যায়। ওই সমস্ত শক্ত দিলকে নরম করার জন্য, ওই দুর্গন্ধযুক্ত ময়লাযুক্ত দিলকে নরম করার জন্য, দুর্গন্ধ দূর করে সুবাসিত করার জন্য মেরে মোহতারাম দস্তর বুজুর্গ আল্লাহ তাআলা এই কালিমাকে দিয়ে সমস্ত নবীদেরকে পাঠাইছেন। সমস্ত নবীদের দাওয়াতের শুরু এই কালিমাই ছিল। আহকামাত কম বেশি সব নবীদের জমা ছিল, পার্থক্য ছিল, সময়ের পার্থক্য ছিল, পরিমাণের মধ্যে পার্থক্য ছিল, তরিকার মধ্যে পার্থক্য ছিল, জাকাত সব জমানায় ছিল, আমাদের জমানা হইল, মালদার জাকাতের মাল বের করবে, গরিবদেরকে দেবে, যারা আয়রুজি কম তাদেরকে দেবে, বা আয়রুজি নাই তাদেরকে দেবে, কি পরিমাণ থাকলে দেওয়া যাবে, কি পরিমাণ থাকলে দেওয়া যাবে না, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তরিকা আমরা, আমাদের জাকাত এইভাবে আদায় হয়, বনী ইসরায়েলের জাকাত আদায় হইত, জাকাতের মাল দিয়া কোন পাহাড়ের উপর রেখে দিত, অথবা কোন খোলা জমিনে রেখে দিত, আসমান থেকে আগুন আসতো, ফুলাই দিত, তাহলে বোঝা যেত যে কবুল হয়েছে। যদি না পড়ত, না জ্বলত, তাহলে আবার দিতে হইতো। তরিকার মধ্যে পার্থক্য ছিল, কিন্তু জাকাতের হুকুম ছিল। তাদের রোজার মধ্যে আর আমাদের রোজার মধ্যে, রোজায় কোনো পার্থক্য নাই, কিন্তু পার্থক্য হলো সময়ের পার্থক্য, পরিমাণের পার্থক্য। তো যাই হোক, কিন্তু ইমানকে ঠিক করার জন্য, ইমানকে মজবুত করার জন্য মেহনতের তরিকাও একটাই ছিল আর কালিমাও একটাই ছিল। সমস্ত নবীদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। মেরে মোহতারাম দস্তর বুজুর্গ এই দাওয়াতের কামের দ্বারা মাকসাদ হইল দিন আমার মধ্যে পূর্ণতা কি করে লাভ করে, সমস্ত মানুষের মধ্যে দিন পরিপূর্ণ কি করে হয়, যাতে কিয়ামতের ময়দানে লজ্জার মুখ দেখাইতে না হয়, অপমানের চেহারা না দেখতে হয়, অপমানের চেহারা না দেখতে হয়। ওই অমুসলমানেরা যেভাবে নাকি জীব জানোয়ার হয়ে যাওয়ার জন্য কাঁদবে, ওরকম কাঁদতে না হয়। ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, গাধা দুইটাকে যখন নাকি মাটি হয়ে যেতে দেখবে, তখন অমুসলমানের কাঁদবে যে আল্লাহ যদি গাধা হয়ে যেতে পারতাম। শুয়ার দুইটাকে মাটি হইতে দেখবে, তো মুসলমানের কাঁদবে আর বলবে যে আল্লাহ যদি শুয়ার হয়ে যেতে পারতাম। তো মেরে মোহতারাম দস্তর বুজুর্গ আশাপ্রভুগণ গাধা হওয়ার জন্য কাঁদতেছে, শোয়ার হওয়ার জন্য কাঁদতেছে, এর চেয়ে অপমান কথা, অপমানকর কথা কি হইতে পারে? মেরে মোহতারাম দস্তর বুজুর্গ আল্লাহকে দায়ী করা যাবে না, কারণ আল্লাহ তাআলা এগুলো আগেই জানাই দিছে। এই অবস্থা হবে। দুনিয়াকে যে আল্লাহ তাআলা পরিবর্তনশীল রাখছেন, এটার দ্বারাই আখেরাতকে খুব ভালো করে চিনা যায়, কারণ এক অবস্থায় কেউ থাকতে পারতেছে না। আজকে যে বাচ্চাটার হাসি দেখলে দুশ্মনের দিল পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, পাগল হয়ে যায় তাকে একটু কোলে নিয়ে চুমে দেওয়ার জন্য। দুই বছরের বাচ্চাটা মায়ের বুকের দুধ পায়, লাল টকটকা সুন্দর, সামনে উপরে নিচে সাতটা আটটা করে দাঁত গজাইছে, যখন হাসি দেয়, মাথার চুলটা কুকড়ানো, চোখগুলো বড় বড়, ঘুরুগুলো কালো, নাকটা খাড়া, হাতের আঙ্গুল গুলা তলোয়ারের মতো, গোড়ায় মোটা, সামনে চিকন, যখন নিজে দেখে হাত উঁচা করে, মাকে দেখে হাত উঁচা করে আর খিলখিল করে হেসে দেয়, তখন মার আশেপাশে যারা থাকে সবাই ব্যস্ত হয়ে যায় যে আমার কোলে যদি ছেলেটা একটু আসতো, কি বলেন ঠিক কি ঠিক না? ২০ বছর পরে কি এই আকর্ষণটা থাকবে নাকি? হ্যাঁ, এই আকর্ষণ থাকবে? ২০ বছর পরে যা কিছু ছিল ৪০ বছর পরে তাই থাকবে নাকি? ৪০ বছর পরে যা কিছু ছিল ৬০ পরে থাকবে নাকি? ৬০ পরে যা কিছু ছিল ৮০ হয়ে গেলে তাই থাকবে নাকি? মেরে মোহতারাম দস্ত বুজুর্গ, থাকবে না। আল্লাহ তাআলা সতর্ক করতেছেন যে আমি যেটা বলছি ওইদিকে তুমি চলছো, যে দুনিয়া তুমি থাকতে পারবা না, দুনিয়ার কোনো কিছু স্থায়ী না, তোমার শৈশব স্থায়ী না, তোমার কৈশোর স্থায়ী না, তোমার যৌবন স্থায়ী না, তোমার জওয়ানি স্থায়ী না, তোমার বার্ধক্য স্থায়ী না, দুঃখ দুনিয়া স্থায়ী না, এখান থেকে তোমাকে চলে যেতে হবে। মেরে মোহতারাম দস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা এই দুনিয়ার আবর্তন বিবর্তনের ঘটনা দিয়ে আমাদেরকে সাবধান করতেছেন, ওয়াকিআতে জাহান ওয়াইজে রাবহে, দুনিয়ার আবর্তন বিবর্তনের ঘটনা আল্লাহ তাআলার পক্ষ থেকে নসিহত, আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নসিহত। মেরে মোহতারাম দস্ত বুজুর্গ, কিন্তু সমস্যা হলো যাকে নসিহত করতেছে সে যদি বেহুশ থাকে তাহলে নসিহতে কি লাভ হবে? শরাবের নেশায় শরাব পান করে বেহুশ হয়ে গেছে, আর একজন তাকে নসিহত করতেছে, কোন লাভ হবে নাকি? কোন লাভ হবে না। মেরে মোহতারাম দস্ত বুজুর্গ, নফসের দংশনের কারণে, নফসের কামড়ের কারণে মানুষ অস্থির হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে, গুনাহ করাইতে করাইতে মানুষকে দুর্বল করে ফেলছে, বেহুশের মতো পড়ে আছে। মেরে মোহতারাম দস্ত বুজুর্গ, এই সমস্ত বান্দাদেরকে ওইখানে বাড়িতে বাড়িতে রেখে আর চিকিৎসা চলবে না, ওইখানে ইমানের হসপিটাল যেটা মসজিদ ওইখানে নিয়ে গেলে হুশে ফিরে আসার, হুশে ফিরে আসবে, হুশে ফিরে আসার পরে দুই চারটা কথাবার্তা শুনলে জীবনের পরিবর্তন আসবে। এই জন্য আমাদের মেহনতের ময়দান হইল, আমাদের মেহনতের পরিপূর্ণতার জায়গা হইল মসজিদ, ময়দান হইল সারা দুনিয়া, সারা দুনিয়াতে গাস্ত করব, সারা দুনিয়াতে গাস্তের মাধ্যমে মানুষদেরকে নিয়ে নিয়ে আল্লাহর ঘর মসজিদে চলে যাবো। আল্লাহর ঘর কোথায়? মসজিদে চলে যাব। মসজিদে যাওয়ার পরে যখন সে ওই মাহলের দ্বারা তার চৈতন্য ফিরে আসবে, তার হুশ ফিরে আসবে, তখন তার সামনে তার কানে যদি দিনই কথা পড়ে ওইটাকে সে গ্রহণ করে নেবে। আল্লাহ তাআলা বলেন যে সাবধান থাকো ওই দিনটা সম্বন্ধে, যেদিন তোমার কোন সম্পদ আর কোন সন্তান কাজে আসবে না, স্বচ্ছ পরিষ্কার অন্তকরণ নিয়ে আসতে হবে, যে আসবে তাই সেই শুধু উপকৃত হবে। কিসের থেকে পাক করতে হবে? অন্তরকে, শিরিকের থেকে পাক করতে হবে, কুফুর থেকে পাক করতে হবে, বেদাতের থেকে পাক করতে হবে। আমালের মধ্যে কোন আমালকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য কারো কোন বাতানো মতে আর পথে পড়া যাবে না, করা যাবে না। আমাদের উস্তাদ ছিলেন লাল বাংলাদেশের প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহ, উনি বলছেন যে যে সমস্ত জায়গায় তিনবার, পাঁচবার, সাতবার এই সূরা পড়ার কথা আছে, এই সূরা পড়ার কথা আছে, লাগাতার পড়ার কথা, যেমন নাকি ফজরে মাগরিবে তিনবার করে কুল হুয়াল্লাহ, তিনবার ফালাক, তিনবার নাস পড়ার কথা হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা সব রকমের আফাতের থেকে তাকে হেফাজত করেন। তো উনি বলতেন যে এটা তিনবার কুল হুয়াল্লাহ পড়বে, তিনবার ফালাক পড়বে, তিনবার নাস পড়বে, এটা তরতিব না, এটা তরতিবের খেলাফ। একবার কুল হুয়াল্লাহ পড়বে, একবার ফালাক পড়বে, একবার নাস পড়বে, আবার কুল হুয়াল্লাহ পড়বে, আবার ফালাক পড়বে, আবার নাস পড়বে, আবার কুল হুয়াল্লাহ পড়বে, আবার ফালাক পড়বে, আবার নাস পড়বে। কারণ কোরআনের মধ্যে একসাথে একসাথে তিনবার করে লেখা নাই, কোরআনের উসলুবের, কোরআনের তরিকার খেলাফ করা যাবে না, আর নয়তো আমলের নামে আর একটা বেদাত ঢুকে পড়বে। তো বেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, বেদাত থেকে, বেদাতের দাগ আর চিহ্ন থেকে নিজের অন্তরকে মাহফুজ রাখতে হবে। কারণ হাদিসের মধ্যে আছে এক একটা গুনার দ্বারা গুনাহ পরিমাণে একটা করে দাগ তার অন্তরে পড়ে। গুনাহ বড় হইলে বড় দাগ, ছোট হইলে ছোট দাগ অন্তরে পড়ে। তওবা না করলে, তওবা কবুল না হইলে ওই দাগ ওঠে না, ওই দাগ কি হয় না, ওই দাগ ওঠে না। তো মেরে মোহতরাম দোস্ত বুজুর্গ, দিলকে পাক করতে হবে শিরিকের থেকে, কুফুরের থেকে, বেদাতের থেকে, জুলুমের থেকে, হিংসার থেকে, মিথ্যার থেকে, গীবতের থেকে, ষড়যন্ত্রের থেকে, কিনার থেকে। কিনা মানে কি? উপরে হাসি খুশি, ভিতরে দুশ্মনী। উপরে হাসি খুশি, ভিতরে কি? দুশ্মনী, গোপন হিংসা। হিংসা আর কিনা একই জিনিস। হিংসা যেটা এটা বাহ্যিকে প্রকাশ পায়, কিনা যেটা এটা বাইরে প্রকাশ পায় না, ভিতরে গোপন রাখে। মুনাফিকের থেকে পাক রাখতে হবে, মুনাফিক থেকে কি করতে হবে? পাক রাখতে হবে। হারাম খানার থেকে পাক রাখতে হবে, হারাম কামাই থেকে পাক রাখতে হবে, হারাম ধরার থেকে পাক রাখতে হবে, হারাম দেখার থেকে অন্তরকে পাক রাখতে হবে, হারাম কল্পনা করার থেকে অন্তরকে পাক রাখতে হবে। হ্যাঁ, অন্যের হক নষ্ট করার থেকে পাক রাখতে হবে, মিথ্যার থেকে পাক রাখতে হবে, গীবতের থেকে পাক রাখতে হবে, জেনার থেকে পাক রাখতে হবে, পাড়া প্রতিবেশীকে কষ্ট করার থেকে পাক রাখতে হবে। অর্থাৎ কোরআন আর হাদিসের মধ্যে যা কিছু সম্বন্ধে বাঁচার কথা আছে, যা কিছুর থেকে বাঁচার কথা আছে, সবকিছুর থেকে বেঁচে থেকে আমাকে আমার অন্তরটাকে পাক রাখতে হবে। আমি জানি না এটার দ্বারা কোনো ছাড় পাওয়া যাবে না, এটা কোনো ওজন না যে আমরা জানতাম না। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, জানার ব্যবস্থা আছে। হয়তো আপনি কোরআন হাদিস পড়ে জানেন, আর কোরআন হাদিস পড়ে জানতে হলে উস্তাদের মাধ্যমে পড়তে হবে। উস্তাদ ছাড়া কেউ যদি কোরআন পড়তে গেছে, হাদিস বুঝতে গেছে, মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, সে গুমরা হয়েছে। সে কি হয়েছে? গুমরা হয়েছে। আজ পর্যন্ত উস্তাদ ছাড়া কেউ কোরআন হাদিস বুঝে সে সঠিক পথে রয়েছে, এর কোন প্রমাণ নাই। হ্যাঁ, উস্তাদের কাছে যান, কিছু মৌলিক বিষয় আপনি পড়াশোনা করেন, তখন বাকি যেগুলো থাকে থাকবে, এইগুলোর অধিকাংশই আপনি নিজে চেষ্টা করলে বুঝতে পারবেন, পরিপূর্ণ বোঝা যাবে, এই কথার নিশ্চয়তা দেওয়া যাবে না। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, আপনার বয়স হয়ে গেছে, এখন আপনার মাদ্রাসা যাওয়ার বয়স নাই, একজন আলেমের সাথে সম্পর্ক রাখেন, মানুষের কাছে জিজ্ঞাসা করেন যে ভালো জানাওয়ালা কে আছে, জানার সাথে যদি আমলটা ভালো হয় তাহলে আপনি আরো উপকৃত হবেন। কারণ আতরের দোকানদারের কাছে গেলে আতর না কিনলেও আপনি কিছু বিরাট পাবেন, আর অনেক সময় না কিনলেও দোকানদার একটু আতর আপনাকে লাগাই দিবে। ভালো আমলওয়ালা আলেম যে, সে তো এরকম আতরের দোকানদারের মতো, তার কাছে গেলে মাহরুম কেউ হবে না, যে কিনবে সেও মাহরুম হবে না, যে কিনবে না সেও মাহরুম হবে না। তার কাছে যান, তরিকা শিখেন, কি কি জিনিস থেকে বেঁচে থাকতে হবে এগুলোকে জিজ্ঞাসা করেন। বেঁচে থাকি আমরা, তাতে কি হবে? দিলের মধ্যে গোনাহের দাগ আর পড়বে না। যদি আমি শিরিক থেকে বাঁচতে পারি, শিরিকের দাগ দিলের মধ্যে পড়বে না। কুফুর থেকে বাঁচতে পারি, কুফুরের দাগ আর দিলের মধ্যে পড়বে না। বেদাত থেকে বাঁচতে পারি, বেদাতের দাগ আর দিলের মধ্যে পড়বে না। আরো যত গোনার কথা আলোচনা হইল, মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, এই সমস্ত গুনার থেকে যদি বাঁচতে পারি, এই গুনার দাগ আর পড়বে না। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, শুধু গুনার দাগই পড়ে না, ভিতরটাকে দুর্গন্ধময় করে দেয়। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজির সামনে একটা কথা বললেন। নবীজি বললেন যে আয়েশা, তুমি এমন একটা কথা বলছো, এই কথাটাকে সাগর পরিমাণ পানির মধ্যে ফেলে দিলে তাহলে ওই পানি তিতা হয়ে যায়। তো গুনার দ্বারা কি হয়? জায়গার পরিবর্তন হয়, হালাতের পরিবর্তন হয়, দুর্গন্ধ বাড়ে, দুর্গন্ধ বাড়ে। মেরে মোহতরাম দস্তর বুজুর্গ, যদি আমার ভিতরকে আমি এইভাবে পাক সাফ না করতে পারি, আমার ভিতরে যদি হিংসা থাকে, আমার ভিতরে যদি বড়াই থাকে, আমার ভিতরে যদি ষড়যন্ত্র থাকে, আমার ভিতরে যদি মুনাফিকি থাকে, তো মেরে মোহতরম দোস্তান বুজুর্গ আগেই আমি বলছি, আমার কামাই রুজি যদি হালাল না থাকে, আমি যদি প্রতারণা করে থাকি, তাহলে আমার ভিতর থেকে এই সব গ্যাস বাষ্প বের হবে, আর আমার কথাটা ওই বাষ্পের সাথে মিলিত হয়ে আমার কথাটা সমাজে যাবে, আমার কথাটা মানুষের কানে পড়বে। তো কথা কি পড়লো তার আসর হবে না, ওই উপরে বাষ্প যেটা আছে ওইটার আসর হবে। আতরের শিশিটাকে দুর্গন্ধ কোনো কাপড়ের সাথে জড়ায় পেঁচায় যদি নেয়, দুর্গন্ধযুক্ত কোনো কাপড়ের মধ্যে পেঁচায় রাখে, আতরের শিশির মুখটা যদি বন্ধ থাকে, দুর্গন্ধযুক্ত কোনো কাপড়ের সাথে যদি পেঁচায় রাখে, তা কি গন্ধ বের হবে না ঘ্রাণ বের হবে? কি বলেন, গন্ধ বের হবে না ঘ্রাণ বের হবে? গন্ধ বের হবে যে দুর্গন্ধযুক্ত কাপড় দিয়ে এটা পেঁচায় রাখছে। হ্যাঁ, আমাদের দেশে আগে বর্ষার মৌসুমে রাত্রিবেলাতে হারিকেন জ্বালাইতো, কুপি বাতি জ্বালাইতো, তখন ওই পোকা আসতো, একরকমের পোকা ছিল, গান্ধী পোকা বলতো, ছোট ছোট পোকা। এটা যদি কোনো খাবারের মধ্যে পড়তো বা এটা যদি কেউ হাত দিয়ে ধরতো, একেবারে গন্ধ, সবচেয়ে ঘৃণিত গন্ধ। অনেক সময় দুধের মধ্যে পড়ে যেত, রাত্রে খাইতে বসে দুধের মধ্যে পড়ছে, পুরা দুধ গন্ধ। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, কারণ অল্প মন্দ অনেক ভালোকে শেষ করে দেয়, অল্প মন্দ অনেক ভালোকে শেষ করে দেয়। এক পাতিল দুধের মধ্যে সাত কেজি, সাত সের ওই যেমন শেষ ছিল, সাত সের আট সের দুধের মধ্যে একটা গান্ধি পোকা পড়ছে, এটা ওই দুধ তো আর খাওয়া যেত না। অল্প মন্দ অনেক ভালোকে শেষ করে দেয়। হ্যাঁ, সামান্য আঙ্গুলের মধ্যে নখের, এই নখের গোড়ায় পাকছে, পুজ হয়েছে, ব্যথা হয়েছে, মাথাটা ফুলে গেছে, কি বলেন? এখন এই লোকটা কি যদি ছাত্র হয় পড়াশোনা করতে পারবে? সারা শরীর অস্থির হয়ে যাবে, মাথায় ব্যথা, চোখে ব্যথা, সারা শরীর অস্থির, পুরা শরীর সুস্থ মন্দ শুধু এই আঙ্গুলের মাথাটুকু, পুরা শরীর সুস্থ মন্দ খালি মাথার ব্যথাটুকু, পুরা শরীর সুস্থ অসমস্যা খালি কোমরের ব্যথা, পুরা শরীর সুস্থ সমস্যা খালি পেটে ব্যথা। আমার একটা ছোট ভাই আজকে তিন দিন যাবত, পাঁচ দিন যাবত হসপিটালে পড়ে রয়েছে, তার এক কিডনির মুখে ছোট্ট একটা পাথর, ডাক্তার চেষ্টা করতেছে ওষুধ দিয়ে বের হয়ে যায় কিনা, ব্যথা, যখন উঠে পাগলের মতো চিৎকার করে, সামান্য একটা, সারা শরীর সুস্থ, কিডনির মুখে ছোট্ট একটা মুসুরির মতো একটা পাথর, বরং মুসুরির চেয়ে ছোট্ট একটা পাথর, সব বন্ধ, খাইতে পারতেছে না, শান্তি নাই, ছেলে মেয়ে বেকার আদর করতে পারতেছে না, সাংসারিক কোনো কাজ করতে পারতেছে না, মসজিদে যেতে সাহস পাইতেছে না। মেরে মোহতরাম দস্তুর হসপিটালে পড়ে আছে, মেরে মোহতরাম দস্তুর বুজুর্গ, অল্প মন্দ অনেক ভালোকে খতম করে দেয়। কেউ যেন অনেক ভালো করতে করতে তার মধ্যে এই দুঃসাহস পায় না হয় যে অনেক ভালো করছি, এত গুণ মন্দকে কি হবে। মেরে মোহতরাম দস্তুর বুজুর্গ, এটা শয়তানের একটা বাহানা, শয়তানের ধোকা, 24 ঘন্টা শয়তানের ধোকা দেওয়ার জন্য তৈরি। আল্লাহ তাআলা বলেন যে দিলটাকে সাফ করে, সাফ দিল যে নিয়ে আসবে। মেরে মোহতরাম দোস্তার বুজুর্গ, এই জামানা দুনিয়ার এই সুযোগটা, এর হায়াতটা, এর হায়াতটা হলো দিলটাকে সাফ করার জন্য। মালদার যদি না হয় কোনো আপত্তি নাই, কোনো আফসোস থাকবে না, মাপ মাপ পেয়ে গেলে, বড় মিলে মালিক যদি না হইতে পারি কোনো আফসোস থাকবে না কেয়ামতের ময়দানে, যদি আল্লাহ তাআলা মাফ করে দেন। বড় চাকরি যদি না করে যেতে পারি কোনো আফসোস থাকবে না, যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, আর কেয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে দেন, দুনিয়ার কোনো আফসোস থাকবে না। তবে হ্যাঁ, একটা আফসোস থাকবে যে আমরা দুনিয়াতে যে বিভিন্ন সময় অবসর সময় কাটাইছি, চাইলে আল্লাহর জিকির করতে পারতাম, চাইলে আল্লাহর জিকির করতে পারতাম, করি নাই, এটার জন্য আফসোস থাকবে। কারণ দুনিয়াতে একবারের সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যে যেটা পাবে, মানুষের চোখ বড় হয়ে যাবে যে একবারের জিকিরে এত নাকি। আরে মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যারা রাস্তায় চলে না তারা যদি সুবহান আল্লাহ বলতে বলতে চলে, তাইলে একবারে সুবহান আল্লাহর নেকির ওজন ওহুদ পাহাড়ের চেয়ে বেশি হয়ে যাবে। একবারে লা ইলাহা ইল্লাল্লাহতে জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, দুনিয়ার জীবনটা এই জন্যে। হ্যাঁ, আমাদের সাথে কিছু জরুরত লেগে আছে, ক্ষণে ক্ষণে খিদে লাগে, কতক্ষণ পরে ক্লান্ত হয়ে যায়, ঘুমাইতে মনে চায়, হ্যাঁ মাঝে মাঝে অসুস্থ হয়ে যায়। আমাদের কিছু জরুরত আল্লাহ তাআলা জন্মগতভাবে আমাদের সাথে বেঁধে দিয়েছেন, ওইগুলোকে বাদ করে দেওয়া যাবে না। কি বলেন, এমন কোন ব্যবস্থা আছে যার কোনোদিন খোদা লাগবে না? এমন কোন ব্যবস্থা আছে নাকি? এমন কোন ব্যবস্থা কি আছে যার কোনোদিন ঘুমাইতে হবে না? না, কিছু জরুরতকে আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। কোন মানুষ যদি ঈমান আনার পরে জীবনে চলার জন্য আল্লাহর হুকুমকে মাধ্যম বানায়, যে আল্লাহর হুকুম পুরা করতে করতে জীবনে চলব, নামাজ ঠিক মতো পড়ব, রোজা ঠিক মতো রাখবো, মাল হইলে জাকাত ঠিক মতো দেব, আরো মাল হইলে হজে যাওয়ার যোগ উপযুক্ত পরিমাণ হইলে হজে চলে যাব, গরিব মিসকিন এতিম বিধবাদের খোঁজ খবর নেব, কোন মানুষের উপর জুলুম করব না, কারো হক নষ্ট করব না, হালালকে হালাল মনে করে চলব, হারামকে হারাম মনে করে হারাম থেকে বেঁচে থাকব, চোখের ব্যাপারে যে হুকুম আছে চোখ দিয়ে ওই হুকুম পুরা করব, জবানের ব্যাপারে আল্লাহর যে হুকুম আছে জবান দিয়ে ওই হুকুমকে পুরা করব, অন্তরের ব্যাপারে যে হুকুম আছে অন্তর দিয়ে ওই হুকুমকে পুরা করব। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লুহু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ, অন্তকরণ সবকিছুই আল্লাহর সামনে জিজ্ঞাসিত হবে, এরা সবই জিজ্ঞাসিত হবে। এই সিদ্ধান্ত নিয়ে যদি জীবন যাপন করতে থাকে, নামাজ পড়ব, কিভাবে পড়ব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পড়তে বলছেন এইভাবে পড়ব, রোজা রাখব কিভাবে রাখব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাখতে বলছেন ওইভাবে রাখব, যাকাত দিব কিভাবে দিব, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দিতে বলছেন ওইভাবে দিব, আল্লাহ তৌফিক দিলে হজে যাব কিভাবে যাব, হুজুর সাল্লাল্লাহ কিভাবে হজ আদায় করব, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ওইভাবে আদায় করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজকে শিখাইছেন উম্মতকে, এক একটা আমল করতেছিলেন হজের, আর আমল শেষ করে এই মজমার দিকে ফিরে তাকাইতেছিলেন আর বলতেছিলেন যে খুজু আননি মানাসিকাকুম, খুজু আননি মানাসিকাকুম, খুজু আননি মানাসিকাকুম, আমার কাছ থেকে তোমরা হজের নিয়মটা শিখে নাও, মাসাইলটা শিখে নাও, হজের মাসলা মাসাইলটা শিখে নাও, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করার পক্ষে বলছেন মাসলা শিখাইছেন ওইভাবে আমরা করব। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে সাবধানে ব্যবহার করব। ওলামাদের কাছে যে জানবো যে চোখ দিয়ে কি দেখা যাবে আর কি দেখা যাবে না, জবান দিয়ে কি বলা যাবে আর কি বলা যাবে না, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কামাই রুজিকে পাক রাখবো এই নিয়ত করে কেউ যদি দিনের উপরে চলা শুরু করে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তার কামাই আর তার করা লাগে না, সে বাহ্যিক ভাবে মেহনত করে, কামটা কে করে দেয় ভাই, আল্লাহ তার কামটা করে দিবেন, আল্লাহ তাআলার কাম, আল্লাহ তাআলা তার কামটা করে দিবেন, সার্বক্ষণিক ভাবে আল্লাহ তাআলা তার সাথে ফেরেশতা লাগাই রাখবেন তাকে সহযোগিতা করার জন্য, তার অভাবযোগ্য আল্লাহ তাআলা দূর করে দিবেন, তার মনের শান্তি আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন এটা কখন হবে, যখন নাকি বান্দা আল্লাহ তাআলাকে খুশি করতে পারবে, আর আল্লাহ তাআলা খুশি হয় আল্লাহ যে কামগুলো করতে বলছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে, নবীর মাধ্যমে যে কামগুলো করতে বলছেন ওই কামগুলো বান্দা যখন করে আর শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করে, শুধুমাত্র কিসের জন্য করে? আল্লাহ তাআলাকে রাজি করার জন্য করে, আর কোন উদ্দেশ্য নাই, আর কোনো কি নাই, আর কোনো উদ্দেশ্য নাই, আর কোনো মকসদ নাই। কারণ আমল কম না বেশি, ভালো না মন্দ, বাচ্চা আমলের বাহ্যিক অবস্থা ভালো না মন্দ, এটা ফেরেশতারাই নির্ণয় করে দিবে। কিন্তু আমলটা আল্লাহর জন্য করতেছে না অন্য কোন মকসদ আছে, এটা ফেরেশতারের কোনো খবর থাকবে না, এটা আল্লাহ তাআলা জানাই দিবে। হাজার হাজার নামাজের নেকি, হাজার হাজার রোজার নেকি, লক্ষ লক্ষ টাকা জাকাতের নেকি, একাধিকবার হজ উমরার নেকি থাকা সত্ত্বেও কিছু মানুষ সম্বন্ধে আল্লাহ তাআলা বলেন যে ওকে জাহান্নামে দিয়ে আসো, ওকে কোথায় দিয়ে আসো, জাহান্নামে নিক্ষেপ করো, চুলের ঝুটি আর পায়ের ঘুটি এই দুটাকে ধরে পাটের ধরার মতো জাহান্নামের মধ্যে ফেলতে থাকবে। কেন? এই সবকিছু করছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, জাকাত দিছে, তবলিগের কাম করছে, সবকিছু করছে, কিন্তু আল্লাহকে রাজি করার জন্য করে নাই। কিসের জন্য করে নাই? আল্লাহকে রাজি করার জন্য করে নাই। জিহাদ করছে আল্লাহকে রাজি করার জন্য করে নাই, নিজের বাহাদুরির জন্য করছে। হজ করছে আল্লাহকে রাজি করার জন্য করে নাই, হাজি সাহেব কল্যাণের জন্য করছে। তবলিগের কাম করছে, যদি কোনদিন একটু মুরুব্বু হয়ে যাওয়া যায়, মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, দাওয়াতের কাম যারা করছেন তাদের মধ্যে কোন পদের কোন লোভ ছিল না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে বহুবার এই কথা বলে গেছেন যে যোগ্য ছিল ওমর, সে কিন্তু জোর করে বানাইছে আমাকে, নিজেকে যোগ্য মনে করেন নাই, অথচ অত সুন্দর ভাবে দেশ খুব কম মানুষই চালাইতে পারছে, আর কেউ পারেনি। এই অল্প কয়েকদিনের মধ্যে ইসলামের বড় বড় দুশ্মনদের সাথে মোকাবেলা সহ সমস্ত প্রজাদেরকে খুশি রাখা হযরত আবু বকর সিদ্দিক ছাড়া আর কেউ পারেন নাই, তারপরও নিজেকে যোগ্য মনে করে নাই। তারপরে কি মনে করে নাই? নিজেকে যোগ্য মনে করে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নিজেকে এতখানি অযোগ্য মনে করতেছেন, মৃত্যুর আগ মুহূর্তে ওনার মাথাটাকে ওনার ছেলের উরুর উপর রাখতে দিলেন না, থাকতে দিলেন না, নামায় দাও, এটা কোন মোমেনের উরুর উপরে থাকবে এই যোগ্যতা না, এই যোগ্যের না। মেরে মোহতরম দোস্তার বুজুর্গ, সাহাবারা অযোগ্যতার ঢোল পিটাইছেন আর আমরা যোগ্যতার ঢোল পিটাইতেছি যে আমি যোগ্য, আমি যোগ্য, আমি যোগ্য। আগে হিন্দুদের মধ্যে একটা পূজা হইতো, বড় পূজা, যেটাকে যোগ্য বলতো, যোগ্য যোগ্য, এখন আমরাও যোগ্য হয়ে গেছি। আমাদের মুরব্বী ছিলেন মাওলানা মনি সাহেব মনির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতের আলা মাকাম নসিব করেন, বলে গেছেন সব কথা, কারণ সহবত ওইরকম পাইছেন, সহবত ওইরকম পাইছেন, হযরত ইউসুফ রহমতুল্লাহ আলাইহির সহবত পাওয়া মানুষ, সব কথা বলতেন, হাসি খুশির মাধ্যমে সব কথা বলে গেছেন। উনি বলতেন নিজে যাকে বড় বলে বড় সেই নয়, তারপরে মজমার দিকে তাকে বলতেন, এরপরে কি বলেন? তো মজমা কি বলতো? লোকে যাকে বড় বলে বড় সেই হয়, না এটা ভুল, এটা ভুল, নিজে যাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে জুতা সেই খায়, আল্লাহ যাকে বড় বলে বড় সেই হয়। মেরে মোহতারাম দস্তর বুজুর্গ, আল্লাহ যেটা করে এইটি হল শান্তির কারণ হয়, সম্মানের কারণ হয়। আল্লাহ তাআলা একটা মায়ের পেটে একটা বাচ্চা বানাইতেছেন, এক ফোঁটা নাপাক পানি দিয়ে বানাইতেছেন, মার খবরও নাই যে পানি দিয়ে কি কি করতেছে, মার খবর নাই। আল্লাহ তাআলা কুদরত দিয়ে রক্ত বানাইতেছেন, ৪০ দিন হইল রক্ত হয়ে গেল, আবার 40 দিন হইলো তো গোস্তের টুকরো হয়ে গেল, আবার 40 দিন হইলো তো ছোট্ট একটা মানুষ হয়ে গেল, আবার 40 দিন হলেও কি ছোট্ট একটা মানুষ হয়ে গেল। এইভাবে 8 মাস 9 মাস 10 মাস পরে দুনিয়াতে চলে আসলো। মা খুশি, বাবা খুশি, দাদা দাদি খুশি, নানা নানি খুশি, কি বলেন খুশি কি খুশি না? যে খবর পাইতেছে সেই নতুন কাপড় নিয়ে আসতেছে, কারণ বানাইছে, বানাই দিল কে? আল্লাহ বানাই দিছেন। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আমার যোগ্যতার ব্যবহার যদি আল্লাহ তাআলা নিজে করেন তাহলে এইটা আমার জন্য সম্মানের কারণ হবে, আর আমার যোগ্যতার ব্যবহার যদি আমি নিজে করতে চাই তো মেরে মহতরাম দোস্তার বুজুর্গ এটা কোন সম্মানের কারণ হবে, এটা কোন সম্মানের কারণ হবে না, দুনিয়াতেও না আখেরাতেও না। দুনিয়াতেও জলিল হইতে হবে, আখেরাতে আল্লাহ তাআলার কাছে মাহরুম হইতে হবে, কারণ সে আল্লাহর জন্য করেনি। সে আল্লাহর জন্য কি করে নাই? সে আল্লাহর জন্য করে নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে, ওনার শহীদ হয়ে যাওয়ার পরে উনি খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন, কারণ ওই সময়তে না নিলে অনেক বড় খুনাখুনি হয়ে যায়। এরপরে যখন একটু ঠান্ডা হইলেন তখন দিয়ে দিলেন, যাও হযরত মাবিকে দিয়ে দিলেন, যাও নিয়ে যাও, তোমরা তো এইটি চাইতেছিলে, নিয়ে যাও নিয়ে যাও। যারা যোগ্য তাদের স্বার্থে সমস্যা হয় না, যারা যোগ্য তাদের স্বার্থে সমস্যা হয় না। হ্যাঁ, যে নাকি দিনদার, যার কাছে সম্পদ আছে, আল্লাহর ভয় আছে, তার খরচ করতে সমস্যা হয় না। কি বলেন, খরচ করতে সমস্যা হয় নাকি? জাকাতও দেয়, ফেতরাও দেয়, আশেপাশের গরিব দুঃখীও দেয়, গরিব আত্মীয় স্বজনের জন্য পাঠায়, মসজিদ ওলারা আসে তারে দেয়, মাদ্রাসাওয়ালা আছে মাদ্রাসাওয়ালারা আছে তাকে দেয়, একজন মানুষ অসুস্থতার কারণে চিকিৎসা হইতে পারতেছে না তাকে দেয়, তাকে দেয়, আরেকজনের মেয়ে বিয়ে দিতে পারতেছে না তাকে দেয়। মেরে মহতরাম দোস্তার বুজুর্গ, আল্লাহ যাকে দেয় তার দিতে কোনো সমস্যা নাই। আর কেউ যদি মনে করে যে আমি কামাই করছি তাহলে সে 1 পয়সা দিতে পারে না, মেহনতের দ্বারা আল্লাহ তাআলার বড়াই, আল্লাহ তাআলার কুদরতে দাওয়াত দিতে দিতে অন্তরের মধ্যে এই কথাটাই বলানো, এই কথাটাই বসানোর জন্য চেষ্টা করা যে আল্লাহ সবকিছু করে, আল্লাহ সবকিছু করে। হ্যাঁ, বর্তমান তবলিগের দুনিয়াতে সবচেয়ে বয়সী মানুষ যিনি এখনো বেঁচে আছেন, আল্লাহ তাআলা ওনাকে সুস্থতার সাথে বাঁচায় রাখে। হাজি আব্দুল ওহাব সাহেব মাদ্রাজিল্লুল আলী, উনি একদিন আমাকে বলতেছিলেন, খুব মহব্বত করে বলতেছিলেন যে আমি কোনো জিনিস হোক বলে চাইতেছি, কিন্তু আমি কারো কাছে বলিনি। 10 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করছি, 10 বছর পরে আল্লাহ তাআলা করে দিছে। আল্লাহ তাআলা থেকে নিজের মাকসাদকে পুরা করানো, এইটা হইল ইমানি তরিকা। আল্লাহর কাছে বলে নিজের জায়েজ মাকসাদকে পুরা করানো, এটা হলো ইমানি তরিকা। আর গায়রুল্লাহর দ্বারা নিজের মাকসাদকে পুরা করার চেষ্টা, এটা হলো বাতিলি তরিকা, বাতিলদের তরিকা। তো মেরে মুহতারাম দস্তার বুজুর্গ, আমাদের বড় হুজুর রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমাদের নবী আমাদেরকে ভিক্ষুক বানায় যান নাই, কোন রাজা বাদশার হাওয়ালা করে যান নাই, আমাদের নবী আমাদেরকে পুঁজি দিয়ে গেছেন। এক হলো দাওয়াতের পুঁজি, আর এক হলো দোয়ার পুঁজি। দাওয়াতের কাম করব, নিজের দুনিয়া আখেরাতের প্রয়োজনকে আল্লাহর কাছে বলবো, আল্লাহ তাআলা বলি সালেন নবীদের মতো কবুল করবেন। এই জন্য দাওয়াতের কাম করবো তো ইনশাল্লাহ। কি বলেন ভাই? কিভাবে করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে যেভাবে মসজিদকে কেন্দ্র করে দাওয়াতের কাম করতেন ওইভাবে করব, করব তো ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করার জজবায় করব, মানুষের হককে আদায় করতে করতে করব। হ্যাঁ, সকল অঙ্গ প্রত্যঙ্গের জন্য যে যে হুকুমগুলো আছেন আছে, ওই হুকুমগুলাকে ওই অঙ্গের দ্বারা পরিপূর্ণ করতে করতে আমরা দাওয়াতের কাম করব, হালাল রিজিক খেয়ে দাওয়াতের কাম করব। কি করব ভাই? হালাল রিজিক খেয়ে দাওয়াতের কাম করব। রিজিক যদি হালাল না হয়, মেরে মোখতার আব্দুস বুজুর্গ, ইমানের গাড়ি চলবে না, ইমানের গাড়ি চলবে না। তেল জাতীয় জিনিস যদি না থাকে, চাই পেট্রোল বলেন, চাই ডিজেল বলেন, চাই অক্টেন বলেন, তেল জাতীয় জিনিস যদি না থাকে ওই জায়গায় যদি পানি দিয়ে দেয় তাহলে কি গাড়ি চলবে নাকি? গাড়ি চলবে না। অনুরূপ ভাবে হা কামাই যদি হালাল না হয় মেরে মহতর আব্দুস্তর বুজুর্গ, তো ইমানের গাড়ি চলবে না। ইমানের গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমলের আমলের তো কোনো প্রশ্নই ওঠে না, হালাল কামাইয়ের মাধ্যমে করবো। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মত পর্যন্ত এই দাওয়াতের কামের সাথে লেগে থাকার জন্য, টিকে থাকার জন্য তৌফিক দিয়ে দেয়। মেরে মহতর আব্দুস্তর বুজুর্গ, আপনার আমি এখানে আসলাম, বসলাম, শুনলাম, কিছু আগ্রহ হইলো, এর দ্বারা দাওয়াতের কাম চলবে না। দাওয়াতের কাম চলবে দুনিয়াতে যেখানে যেখানে মুসলমান আছে, ওই মুসলমানের কাছে যেয়ে যে তাদেরকে এই কথাটাকে বুঝে তাকে তার মহল্লার মসজিদের মধ্যে জমা করে, সমস্ত মুসলমানদেরকে জমা করে, যখন নাকি ইমানের মুজাকারা হবে, যখন নাকি আখিরাতের মুজাকারা হবে, আমালের মুজাকারা হবে, মুসলমানের জিন্দেগী যখন পরিবর্তন হয়ে যাবে একশো ভাগের একশো ভাগ, তখন আল্লাহ তাআলা ওই যুগ আবার দেখাবে যে দলে দলে মানুষ ইসলামের দিকে আসতে থাকবে। এই জন্য যাবো তো আল্লাহ রাস্তাতে, কি বলেন? দুনিয়ার সমস্ত মুসলমান এই কামের সাথে লেগে, এই কামের সাথে জুড়ে, এই কামের সাথে শরীক হয়, জান মাল নিয়ে আল্লাহর রাস্তাতে বের হয়। এটা কার কার নিয়ে তো কিন্তু তারা তো হিম্মত করে মাশা আল্লাহ নগদ নগদ চার চার মাসের জন্য চলে যাবো ইনশাআল্লাহ। আর যাদের চার মাস হচ্ছে এই তারা বেশ হয়ে গেছে, তারা নিয়ে ইনশাআল্লাহ বিদেশ।